পাশে নেই, ভাবি ধুর চাই কেন কাটে না সময়। সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়াই, বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়। রাত কাটে নির্ঘ আমি নিশ্চুপ নিশা ভেবে যাই, ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘ আমি নিশ্চুপ নিশা ভেবে যাই, ভালোবাসি তোমায়। কাটে নির্ঘ আমি নিশ্চয়।